কিছি কহিলা তো হৃদয় কিছি শুনিলা মো হৃদয় কিছি কহিলা তো হৃদয় কিছি শুনিলা দুই হৃদয়র ভেট হেলা পরে ধীরে ধীরে প্রেম হেলা ধীরে ধীরে প্রেম হেলা মোর হৃদয় কিছি কহিলা তো হৃদয় কিছি শুনিলা লিখিলা তো হৃদয় কিছি পড়িলা মো হৃদয় কিছি লিখিলা তো হৃদয় কিছি পড়িলা দুই হৃদয়র লেখা পড়া পরে ধীরে ধীরে প্রেম হেলা ধীরে ধীরে প্রেম হেলা মো হৃদয় কিছি কহিলা হৃদয় কিছি শুনিলা যায় রাতি আসে তারা ফুটে জন হাসে মনে পড়ে কথা যেতে তো সাথিরে অল্প কহ তু মতে অল্প কহে মুহ তে ঝরি পড়ে তারা ফুল মো হাতরে মো হৃদয় কিছি গাইলা তো হৃদয় কিছি গাইলা ধীরে ধীরে প্রেম হেলা মো হৃদয় কিছি কহিলা তো হৃদয় কিছি শুনিলা মো হৃদয় কিছি কহিলা তো হৃদয় কিছি শুনিলা দুই হৃদয়র ভেট হেলা পরে ধীরে ধীরে প্রেম হেলা